بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي تبت يدا أبي لهب وتب ধ্বংস হোক আবুল হাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই অচিরেই সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ তাহার গলদেশে পাকানো রজ্জু